الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى جابتيو প্রশংসা شاء الله باكر جنو جارت مهربانيতে বিশেষ অনুগ্রহে আমরা আজকে ঈদ উল ফিতরের জামাতের সকলে অংশগ্রহণ করতে সক্ষম হয়েছি সকলেই বলুন আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন বান্দা আলহামদুলিল্লাহ বলে সুবহানাল্লাহ বলে তখন এই আসমান এবং জমিদের মাঝখানে পুরো শূন্য স্থানটা আমি তার জন্য নেকি দিয়ে ভরে দিয়ে থাকি অতএব আমরা যে বেঁচে আছি এজন্য বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই ইতিকাফে মসজিদে ছিলাম এখানে গতবারে ছিলাম হারামে মক্কায় এই ইতিকাফের দশ দিনের মধ্যে আমাকে এই মসজিদে দুটো জানাজা পড়তে হয়েছে এই জানাজা কি আমার হতে পারত না এই জানাজা কি আপনার হতে পারত না মৃত্যুকে ভয় করুন সবাইকে বিদায় হইতে হবে দুনিয়া থেকে এই মাঠে আমরা বেশিক্ষণ থাকবো না আমাকে মাটির তলে যেতেই হবে ভূপৃষ্ঠে থাকা যাবে না ভূগর্ভেই যেতে হবে যুবক হন বৃদ্ধ হন কারো রেহাই নাই অতএব বুদ্ধিমান মানুষ ভবিষ্যৎ চিন্তা করে বোকা মানুষ নগদ চিন্তা করে ভবিষ্যতে আমার কি হবে চিরস্থায়ী জীবনটা সেটা নিয়ে যারা ভুলে থাকে তাদের থেকে বোকা দুনিয়া আর নাই অতএব সাবধান আল্লাহ বলছেন যেটা আমি সুরাতে পড়লাম কিন্তু অর্থ তো আমরা বুঝি না কুতি জুমাতে পড়ানো হয় কুতি ঈদে পড়ানো হয় আল্লাহ নবী এটা পড়তেন কাদ আফলাহা মান তাজাক্কা সফলকাম হল ওই ব্যক্তি যে ব্যক্তি তাজকে নফস হাসিল করল আত্মশুদ্ধি অর্জন করল ওয়াজাকা রাসম রব্বিহি ফাসাল্লা অতঃপর আল্লাহর নাম স্মরণ করল এবং সালাত আদায় করল বিদ্বানগণ বলেন এই আয়াতটি ঈদ উল ফিতরের সঙ্গে সম্পর্কিত কারণ আমরা ঈদগাহে আসার আগে জাকাতুল ফিতর আদায় করেছি করেছেন তো নাকি ফিতর আদায় করেছেন তো ইনশাল্লাহ বলতে হয় না ইনশাল্লাহ আগামী দিন করব আলহামদুলিল্লাহ বলেন আবার পাল্টে বলেন আলহামদুলিল্লাহ যারা ইনশাল্লাহ বলছেন সব ভুল করেছেন বলুন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ মানে আগামীতে ইনশাল্লাহ করব ভুল করবেন না ভাই সবাই ফিতর আদায় করে আসছেন টাকা না চাই যা খান তাই দিয়েছেন নাকি ধন্যবাদ আপনাদের এইটা দূর করতে বহুদিন সময় গেছে আমাদের ভাই কত যে গাল খেতে হয়েছে এখনো গাল খাচ্ছি কালও গাল খাইছি বলে এই লোকটা এসে শেষ করে দিল টাকা পয়সা দিতাম আরামে এখন দেব চাল কেন কি সমস্যা হ্যাঁ সমস্যা করার জন্য আমরা এসেছি বাংলাদেশে যত পারেন গাল দেন গাল শুনব সমস্যা নাই কিন্তু যার হক যা সত্য তাই কায়েম করতে হবে মিথ্যার উপাসী হয়ে দুনিয়াতে বিদায় হয়ে জাহান্নাম ছাড়া কিছু পাবেন না আল্লাহ নবী রুটি খেতেন তিনি গম খেতেন তিনি কোনো টাকা দেয়নি তার টাকা ছিল সোনার টাকা রূপার টাকা তাই না আর আমাদের তো কাগজের টাকা এখনো পর্যন্ত সৌদি আরব লোকেরা ঠিক ঠিক মতো একবার গম কিনে যে দান করে আসেনি যাতে তাদের টাকার অভাব আছে আর মিসকিন বাঙালি ঘরে বসে টাকা দেবে কথা বললে শুনবে না ইসলামটা হচ্ছে মন গড়া যে যা বলবে সেটাই হলো ইসলাম সাবধান আমরা এখানে এসেছি জাকাতুল ফিতর আদায় করে কাদাফুলহা মান তাজাক্কা সফলকাম হলো ওই মুমিন যে জাকাত আদায় করে আসলো আত্মশুদ্ধি অর্জন করল ওয়াজাকার আসম রব্বিহি অতপর আল্লাহর নাম স্মরণ করল সকাল থেকে কি আপনারা তকবির দিয়েছেন না খালি ক্যাসেট শুনেছেন হাত উঁচাতে হবে কত লোক তকবির দিয়েছে দেখবো আমি আজকে আল্লাহ তুমি দেখো আল্লাহ তোমার ক্যামেরা ধরো সবগুলা না দিলে রেহাই নেই একটাও সব আল্লাহ ধরে ফেলবে সকালবেলা যে তকবির দেয়নি সে ফেল বাস থামেন কাদ আফলাহা মান তাজাক্কা ওয়া যাকার আসম রব্বিহি তা আল্লাহর নাম স্মরণ করল আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা কত চমৎকার দোয়া আল্লাহু আকবার কবীরা আল্লাহ সবার চাইতে বড় সবার চাইতে বড় সুবহানাল্লাহি কাসীরা তার পবিত্রতা ঘোষণা করে আমি অগণিত ভাবে অসংখ্য পবিত্রতা ঘোষণা করছি, তার কোনো শিরিক নাই তার সাথে, তিনি একা। সুবহানাল্লাহ বুকরাতাও আসিলা, তার পবিত্রতা ঘোষণা করছি আমি সকালে এবং সন্ধ্যায়। কত চমৎকার দোয়া না, আপনারা পড়বেন দয়া করে, এগুলো মুখস্থ করবে বাচ্চাদের, তোমাদের তো ব্রেন ভালো, তোমরা এগুলো মুখস্থ করবে। সকালবেলা উঠবে তকবীর দিতে দিতে বের হবে, আল্লাহ জানবে আমার বান্দারা আমার নামেই বের হচ্ছে, আজকে কোনো শিরিক করে না আর কাউকে ডাকে না, আমাকেই শুধু ডাকে। আল্লাহ আমাদের সকল ভাইকে, মুরব্বীকে, বাচ্চাকে এবং তাদের মা বোনদেরকে ওই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। মায়েরাও তকবীর দিবেন, সমস্যা নাই, আপনারা বিশুদ্ধ ঘরে বসে তকবীর দিবেন, আল্লাহ তো শুনলে হলো। তাজকিয়া, আত্মশুদ্ধি অর্জনের পথ কি? বাংলাদেশে মেলা পথ আছে, যত পীরের তত মারেফাতি পথ আছে। আত্মশুদ্ধি অর্জন করার জন্য তারা মেলা মারেফাতি তরিকা বানিয়েছে, নফসকে সাফ করার জন্য ছয়টা লতিফা বানিয়েছে। বুকের ডান পাশে এক গুঁতা মারতে হবে, বাম পাশে এক গুঁতা, নিচে এক গুঁতা, উপরে এক গুঁতা, পেটের মধ্যে দুই গুঁতা দিয়ে মোট ছয় গুঁতা মারলেই আল্লাহকে পাওয়া যাবে। এটার নাম হলো মারেফাত, ছয় লতিফার ট্রেনিং। এইগুলো দিয়ে হবে না। তাজকিয়া কিভাবে অর্জন করতে হয় আল্লাহ বলে দিয়েছেন আর রসুল করে দেখিয়ে দিয়েছেন, অত তার বাইরে গিয়ে নিজেরা যদি আমরা কিছু করি হবে না? তো তাজকিয়া দুই ভাবে, এক হলো অর্থনৈতিক তাজকিয়া, অর্থনৈতিক শুদ্ধিতা, এজন্য আমরা ফিতরা দিয়ে এসেছি, যাকাত যারা যোগ্যতা রাখেন তারা যাকাত দিয়েছেন নিঃসন্দেহে, তাই না? যাকাত অর্থই হলো পবিত্রতা। আপনি সারা জীবন ধরে টাকা পয়সা কামাই করেন, আপনার ইচ্ছার বাহিরেও অনেক সময় নাপাক ঢুকে পড়ে না, অপবিত্রতা ঢুকে পড়ে না, সবসময় হালাল হয় নাকি? ইচ্ছার বাইরে অনেক সময় ঢুকে পড়ে। আপনি যদি হালালও খান তথাপি আপনি যখন অর্থনৈতিক সাদকা দিবেন আপনার অন্তরটা পরিশুদ্ধ হয়ে যাবে। আপনি নিজের থেকে, নিজের অন্তর থেকে একবার জিজ্ঞেস করে দেখুন তো, যখন আপনি দান করেন মনটা তৃপ্তি লাগে না কি ভাই বলেন তো? আল্লাহকে সাক্ষী রেখে বললেন, যখন দান করেন কোনো মানুষকে মনটা তৃপ্তি লাগে না, এটাই হলো পবিত্রতা। আর ওই ব্যক্তি আল্লাহর আরশে, আল্লাহর ছায়া নিচে আশ্রয় পাবেন কিয়ামতের মাঠে। সাত শ্রেণী মানুষ, সে আল্লাহর ছায়ার নিচে আশ্রয় পাবেন এক ব্যক্তি, তিনি যিনি ডান হাতে দান করেন বাম হাতে টের পায় না। বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে কত উত্তম দান! একজন শিল্পপতি আমাকে বলছেন, 1 কোটি টাকা দিয়ে এক কর্মচারীটাকে পাঠালাম অমুক জায়গায়, পরে সে টাকাও গেল কর্মচারীও গেল, তো ওই 1 কোটি টাকা নিয়ে আমার কি করবে? কিন্তু ও তো নিজের ইমান হারালো। চিন্তা করেন, 1 কোটি টাকা নিয়ে গেছে, ওনার কোনো দুঃখ নাই। উনি বলছে, এটা আমার তকদির ছিল না, চলে গেছে, কিন্তু ও কি সব নষ্ট করলো, ও তো ইহকাল পরকাল দুটি হারালো। তো আমরা যদি দান করি, দানের যে তৃপ্তি আসে, এই তৃপ্তি কিছুতেই আসে না। যাদেরকে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছেন, দয়া করে তারা বেশি বেশি দান করা অভ্যাস করুন। উমিম্মা রাজাকনাহু ইউনফিকুন, আল্লাহ তাদেরকে যা রুজি দান করে সেখান থেকে তোমরা খরচ করো। শুধু যাকাতদাতারা ধনী শ্রেণী খরচ করবে তা না, আমরা গরিবরাও খরচ করতে পারি। এইটা হলো অর্থনৈতিক পবিত্রতা অর্জন করা, অর্থনৈতিক আত্মশুদ্ধি। 2 নম্বর হলো আত্মিক পরিশুদ্ধি, আধ্যাত্মিক পরিশুদ্ধি, কলব সাফ করা। শুধু বাংলা আমরা বুঝি, যেটা দেশে চালু ভাষা। এটা কিভাবে করবেন? অনেকগুলো পথ আছে, আমি আপাতত 5টি কথা আপনাদেরকে বলে দেব, মুখস্থ রাখার চেষ্টা করবেন। 1, নিজের সৃষ্টি ও মৃত্যুর কথা সর্বদা স্মরণ রাখবেন। আপনি কিভাবে সৃষ্টি হয়েছেন খবর রাখেন? এখন তো না গায়ে বল হয়েছে, খুব মিছিল করেন, মিটিং করেন, একেবারে ভাঙচুর করেন, পেট্রোল বোমা ছড়েন, গায়ে বল কত! পুলিশ ধরলে একবার বিড়ালে বাচ্চা, আর কোনো খবর নেই, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। 3 মাস ধরে পেট্রোল বোমা মেরে কত মানুষ হত্যা করেছো তোমরা রাজনৈতিক নেতারা, কারা করছো তো আল্লাহ খবর রাখে। কই এখন পেট্রোল বোমা ছড়ে না কেন? নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য জনগণকে হত্যা করে জনগণের বন্ধু সাজো আর বলো আমরা খুব জনগণের প্রেমিক। সবাইকে যেতে হবে এখানে গিয়ে আধ্যাত্মিক যে বিষয়টি আসতে আছে, মনের মধ্যে সবসময় চিন্তা করুন আপনি কি ছিলেন। আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা ইনসান হিনু মিন আদ-দাহর লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। হে বান্দা, স্মরণ করে একবার, তোমার উপর দিয়ে এমন একটা জমানা চলে গেছে যখন তুমি উল্লেখযোগ্য কিছু ছিলে না। মায়ের গর্ভে যখন ছিলাম কেউ কেউ আমার নাম জানতো নাকি? মায়ের গর্ভে 9 মাস ছিলাম, কেউ নাম জানতো আমার? ডক্টর গালেশ সাহেব উনি আসতেছে, হ্যাঁ আপনারা কেউ বলেন বড়পুর আব্দুল কাদের জিলানি মায়ের গর্ভ থেকে 18 বার কোরআন হেফজ করে বের হয়েছিল, বলেন না? নাউজুবিল্লাহ বলেন আমার সাথে। এইসব আকিদা যারা পোষণ করে ও তো মুসলমানই না, মায়ের পেট থেকে আল্লাহ নবী কোরআন মুখস্থ করে আসেনি, বড় বিশ্বাস মুখস্থ, 18 বেড়া কেন বাবা 30 বার কর, কত যে গল্প চলে সমাজে। মায়ের গর্ভে যখন ছিলাম আমরা উল্লেখযোগ্য কিছুই ছিলাম না, বেরিয়ে এসেছি 16 বছর বয়স পর্যন্ত আমাকে কেউ চিনত না, পরে আমি যখন বড় হয়েছি যুবক হয়েছি তখন আমার কাস্তম প্রচার পেয়েছে, তখনই মানুষ আমাকে টের পেয়েছে, হ্যাঁ উনি একটা বক্তা, উনি একটা লেখক, উনি একটা সংগঠক, 16-20 বছর পরে গিয়ে টের পেয়েছে। এরপরে আর আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের বয়স সীমা হলো 60 থেকে 70 বছর, 70 বছর পূর্তি আর 2 বছর বাকি আছে, এর মধ্যে হায়াত হতে চলে যাবে, তাহলে আমার জীবন দেখা যাচ্ছে 30 বছর যায় তো আমাদের লেখাপড়া শিখতেই, তারপর থাকলো বাকি 30 বছর, তার 40-50 বছর পরে তো আমরা বুড়ো হয়ে যাই, গড়ে 20 বছর আপনার কর্মজীবন, এই সময় যত বদমাশি যত খারাপ তত আপনি করেন, হিসাব করেন কি কখনো আপনি কি ছিলেন? যখন মায়ের পেটে পড়ে লাফালাফি করতেন, মা কষ্ট পাইত, সেখানে বেরিয়ে এসে আবার মায়ের দুধ খাইছেন, সেখানে চিৎকার চিল্লাচিল্লি, বলুন দুনিয়াতে গরু ছাগল এরা যখন বের হয় মায়ের গর্ভ থেকে এরা কি কাঁদে? বলতে পারেন না, এরা কাঁদে না, কি করে? দৌড় মারে, মুরগির বাচ্চা দৌড় মারে, আর মানুষের বাচ্চা যখন দুনিয়াতে আসে তখন কি করে? সবার আগে কোন কাজটা করে? চিৎকার দিয়ে কান্দে যে আমি অসহায়, মা আমাকে বাঁচাও, আমাকে দুধ দাও, নানি ঠেকাও, তাই না? এই অসহায়ত্ব প্রকাশ করার মধ্য দিয়েই বান্দাকে মনে করা দরকার যে আমি কি ছিলাম, এখন আমি কি হয়েছি, এটা স্মরণ করবেন। 2 নম্বর, মৃত্যুর কথা সর্বদা স্মরণ করবেন। আল্লাহ বলছেন মানুষ আমার সম্পর্কে আজেবাজে কথা বলে অথচ সে তার নিজের সৃষ্টি সম্পর্কে ভুলে যায়। সূরা ইয়াসিন পড়ে দেখুন দয়া করে, 78 নম্বর আয়াত। রসুল্লাহ বলুন সাল্লাহ আলাই সাল্লাম বলছেন আকসারু ফিকরা হাজে মিল্লাজ্জা, রাওয়াহু তিরমিজি, তোমরা ওই বস্তুকে বেশি বেশি স্মরণ করো যে বস্তু তোমাদের সমস্ত স্বাদ নষ্ট করে দেয়। এটা কি জিনিস কি বলতে পারেন? মৃত্যু না? মৃত্যু যখন যন্ত্রণা আসে তোমাদের যদি বলে বাবা একটা ঈদের সেমাই খেয়ে মরো, খাবে? আজকে যদি এখন আমার মৃত্যু হয়, আমার ছেলে যদি বলে বাবা সেমাইটা রান্না আছে আপনাদের না খাই গেলে আমরা কি মনে করবো? তাহলে বাবা আমার মৃত্যু ঠেকাতে পারবে? এই জন্য আল্লাহ নবী এমন একটা ভাষা ব্যবহার করেছেন যা চিন্তা করা যায় না। আকসারু ফিকরা হাজিমিল্লাজ্জাত, যে বস্তু তোমাদের যাবতীয় স্বাদ নষ্ট করে দেবে, যে স্বাদ বিনষ্টকারী বিষয়টিকে তোমরা বারবার স্মরণ করো, অর্থাৎ মৃত্যুকে স্মরণ করো। এর দ্বারা আপনার আত্মিক পরিশুদ্ধিতা আপনা থেকেই চলে আসবে। 2 নম্বর, আখেরাতের জবাবদিহিতার ভয় করা। আমি যে কাজ করছি দুনিয়াতে আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এর কোনো মুক্তি নাই, আমার সরকার দেখুক বা না দেখুক আল্লাহর কাছে আমাকে ধরা পড়তেই হবে। সূরা বনু ইসরাইল 14 নম্বর আয়াতটা বাড়ি গিয়ে পড়ে দেখবেন, আল্লাহ বলছেন ইকরা কিতাবাকা কাফা বিরাব্বিকা লিয়াওমা আলাইকা হাসিবা, হে বান্দা এই যে তোমার আমলনামা নিজে পড়ো, তুমি তোমার জীবনের হিসাব তুমি বলো, তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, আল্লাহ আমার সামনে যখন তুলে ধরবেন আমি যখন দেখবো অমুক দিন রাতের বেলায় এই কাজ করেছিলাম কেউ দেখেনি, আল্লাহ দেখেছে, আল্লাহ যখন দেখাবেন আমার সামনে সমস্যা হয়ে যাবে। এই আয়াতগুলো মনে রাখবেন। আপনারা কি মনে করেন কোরআন আয়াত মিথ্যা? যদি মনের কোনে কোথাও ধাক্কা থাকে যে মূল কোরআন আয়াতগুলো মিথ্যা, তাহলে আপনি মুসলমান থাকবেন না, সাবধান। আখেরাতের কথা আমরা জানি না, আল্লাহ জানেন, তাই তিনি আমাদেরকে আগে ভাগে সাবধান করে বলে দিচ্ছেন, বান্দা যখন আমার কাছে তোমরা আসবে আমার হিসাব করা লাগবে না। আল্লাহ কখনো বান্দার উপরে জুলুম করেন না, তুমি নিজে পড়ো তোমার আমল্লামে তুমি কি করেছো, কোথায় কবে নদবা মসজিদ এমপ্লিফায়ার চুরি করেছো, কবে ঈদগাহ ওই ম্যাট চুরি করেছো, সবই আল্লাহ হিসাবে আছে, একটাও এড়াতে পারবে না সেদিন। তাহলে 2 নম্বর হচ্ছে আত্মশুদ্ধির জন্য আপনি বেশি বেশি আল্লাহর আখেরাতে জবাবদিহিতার ভয় করুন, ইনশাআল্লাহ আপনার অন্তরের মধ্যে পরিশুদ্ধিতা আসবে, অন্যায় চিন্তা থেকে আপনি বিরত থাকতে পারবেন। 3 নম্বর, আল্লাহ সব কিছু দেখছেন ও শুনছেন এই কথাটা বিশ্বাস করা। ইন্নাল্লাহ সামিউম বাসির, আমার সঙ্গে বলেন দুই একটা আয়াত মুখস্থ করে ভালো, ইন্নাল্লাহ সামিউম বাসির, নিশ্চয়ই আল্লাহ সব কিছু শোনেন ও সব কিছু দেখেন। এই বিশ্বাসকে আমরা করি, করলে কি মানুষ অন্যায় করতে পারে? গোপনে মিথ্যা ভাউচারও আপনি সই করতে পারেন না, কারণ কেউ দেখছে না, আমার আল্লাহ দেখছেন। অতএব সাবধান। এই বিষয়ে আপনাদের একটা ছোট্ট দৃষ্টান্ত দেব। যারা রাজনীতি করে তারা খুব মেলা যুক্তি দেয়, যুক্তি অস্থির, সবই যায়, এটাও ঠিক ওটাও ঠিক, কারণ জনগণ যা চাইবে সেটা আমার করা লাগবে। আল্লাহ কি, আল্লাহ আবার কোথেকে আসবে? সার্বভৌম ক্ষমতার মালিক তো জনগণ, অত ওরা যাতে খুশি আমি তাই করব, তুমি যতই ওয়াজ করো। এবার শুনে রাখেন, একজন জনগণের নেতা ওমর ইবনে খাত্তাব, নাম জানেন তো, মুসলমানদের দ্বিতীয় খলিফা কে বলেন? কে তিনি? আমাদের খলিফা মোট কয়জন? এক নম্বর আবু বকর সিদ্দিক, দুই নম্বর ওমর ইবনে খাত্তাব, তিন নম্বর উসমান গনি, চার নম্বর আলী ইবনে আবি তালেব। এই ওমর ইবনে খাত্তাব বলছেন, দেখেন আখেরাতে জবাব দিতে কাকে বলে, লাও মাতাত সাখলাতুন আলা শাতিল ফুরাত জায়াতান লা খিফতু আন উসআলা ইন আনহা, যদি ফুরাত নদীর তীরে রাষ্ট্রের তদারকির অভাবে একটা ছাগলের বাচ্চাও মারা যায়, আমি ওমর মনে করি কেমন আমাকেই এ ব্যাপারে জবাবদিহি করতে হবে। চিন্তা করুন কি জবাবদিহিতা, কি তীব্র দহন জ্বালা, কি তীব্র দায়িত্বানুভূতি। সর্বোচ্চ ব্যক্তি হয়েও যদি তার এই অবস্থা হয়, তা আপনার আমার অবস্থা কি হওয়া উচিত? প্রত্যেকে আমরা পরিবারের প্রধান, কেউ পরিবারের বাপ, কেউ পরিবারের বড় ভাই, কেউ পরিবারের স্ত্রী, পরিবারের মা, সবাই কিন্তু আমরা দায়িত্বশীল। আল্লাহ কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহ রাসূল বলছেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই স্ব-স্ব দায়িত্ব সম্পর্কে তোমরা কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। সাবধান। তাহলে আমাকে আল্লাহ সবকিছু দেখছেন এবং শুনছেন এ কথাটা বিশ্বাস করতে হবে। আর সবসময় সূরা কাফের এই ১৭ এবং ১৮ নম্বর আয়াতটা মনে মনে ধাক্কাতে হবে। কি সেটা? ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানে আনিল ইয়ামিনে তাবাকি ওয়ানিস শিমালে কাঈদ মা ইয়ালফুজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলছেন তোমার ডান পাশে, তোমার বাম কাঁধে, দুই দিকে দুই ফেরেশতা সবসময় বসে আছে। মা ইয়ালফুজু মিন কওলিন, তোমার জবান থেকে যখনই কোনো কথা বের হয়, ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সঙ্গে সঙ্গে ওরা ক্যাসেট হয়ে যায়, ও একটু থাকে না। অত হে বান্দা, যা করছো সবই ধরা পড়ছে, যা বলছো সবই ধরা পড়ছে। সূরা কাফ কত নম্বর আয়াত বললাম? ১৭-১৮। ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, সূরা ইনফিতার পড়বেন, তোমাদের উপরে হেফাজতকারী ফেরেশতারা আছে এবং তারা তোমরা যা বলো সবই তারা লেখেন। কিরামান কাতিবিন, আমরা সবাই জানি নামটা, তাই না? সম্মানিত লেখক বৃন্দ, অতএব বান্দা সাবধান। আর চার নম্বর হলো আত্মশুদ্ধি অর্জনের জন্য আল্লাহ রাসূল বলে গেছেন আমাদেরকে, গরিব ও ইয়াতিমদের সঙ্গে থাকো। ভাষাটা শুনিয়ে দিই আপনাকে, ইমসাহা রাসাল ইয়াতিম ওয়াতমিল মিসকিন, তুমি ইয়াতিমের মাথায় হাত বুলাও এবং মিসকিনকে খাওয়াও। মিসকিনকে অভাবগ্রস্ত যে চায় না, আপনি জানেন আমাদের প্রতিবেশী কত গরিব, সে লজ্জায় আপনাকে চাইবে না, আপনি তার বাড়িতে খাবার দিয়ে আসবেন আজকে গিয়ে, শুধু আজকে না, এর সবসময় নির্দেশ এটা। অতএব বান্দা সাবধান, নিজের অন্তরকে পরিশুদ্ধ করার জন্য গরিবদের সঙ্গে থাকাটাই সবচেয়ে উত্তম। এই বিষয়ে অনেক অনেক বিষয় আলোচনা করা যেত। আপনারা আমাদের লিখিত হিংসা অহংকার বইটা পড়ে দেখবেন, পারলে বিতরণ করবো সবার মধ্যে। এর মধ্যে কি করে অহংকার দূর করা যায়, কি করে হিংসা দূর করা যায়, আমরা কোরআন হাদিস দিয়ে অনেক ঘটনা সেখানে দিয়েছি, পড়লে আপনার জ্ঞান বাড়বে, আত্মশুদ্ধিতা ইনশাল্লাহ বেড়ে যাবে। ৫ নম্বর, সর্বদা আল্লাহকে স্মরণ করা। এই প্রসঙ্গে সূরা আহজাব ৩৫ নম্বর আয়াতটি পড়ে অনুবাদ করে দিয়ে আপনি বুঝতে পারবেন। আল্লাহ বলছেন, ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল কানিতিন ওয়াল কানিতাত ওয়াস সাইমিন ওয়াস সাইমা ওয়াস সাদিকিন ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিন ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈন ওয়াল খাশিয়াত ওয়াল মুতাসাদিকিন ওয়াল মুতাসাদিকাত ওয়াস সাইমিন ওয়াস সাইমাত ওয়াল হাফিজিন ফুরুজাহুম বিখ্যাত সাহাবিয়া মহিলা সাহাবি উম্মে উমারা নুসাইবা বিনতে কাব, মুজাহিদ সাহাবি, ইসলামের ইতিহাসে প্রথম যে বায়াত হয় তৃতীয় বায়াত 75 জনের বায়াতে কুবরা যাকে বলা হয়, সেখানে সৌভাগ্যবতী দুজন মহিলা ছিলেন, তার মধ্যে একজন হচ্ছেন এই মহিলা উম্মে উমারা নুসাইবা বিনতে কাব, বিশ্ববিখ্যাত মহিলা। উহুদের ময়দানে তার কৃতিত্ব দেখা গেছে, পরবর্তীতে আবু বকর সিদ্দিকের সঙ্গে ইমামত যুদ্ধে ভণ্ড নবীদের বিরুদ্ধে তার সরাসরি তিনি জিহাদে অংশগ্রহণ করেছেন এবং তার সারা দেহে 12টি তরবারি আঘাত লেগেছে, ওই অবস্থায় তিনি যুদ্ধ করেছেন। এই মহিলা অত্যন্ত নামকরা মহিলা। একদিন আল্লাহ নবীকে এসে বললেন, হে আল্লাহ রসুল, কোরআনে সবসময় পুরুষ লোকের কথা দেখি, মহিলাদের কথা নাই কেন? কথা ঠিক বলে নেই, ইয়া আমন তো মহিলা হলো না, খালি পুরুষ লোক। তা আমাদেরকে আল্লাহ বাদ দিল নাকি? একই খবর এসেছে উম্মে সালামা থেকে, উনিও একদিন এই প্রশ্ন করলেন, হে আল্লাহ রসুল, কোরআনে সবসময় খালি পুরুষ লোকের কথাই শুনবে, তা আমাদের কথাবার্তা কই? মা বোন ভালো করে শুনবেন, মেয়েরা যদি কথাগুলো সেসব না বলতো তা আপনাদের সম্পর্কে আয়াতটাই বোধহয় নাজিল হতো না। তো তখন এই আয়াতটা নাজিল হলো, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই মুসলিম পুরুষ ও মুসলিম নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ ও মুমিন নারী। এরপর 10টার গুণ এসছে এখানে, ওয়াল কানেতিনা ওয়াল কানেতাত, বিনীত পুরুষ ও বিনীত নারী, والصادقين والصادقات সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী, والصابرين والصابرات ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী, والخاشعين والخاشعات বিনয়ী নারী ও পুরুষ ও বিনয়ী নারী, বিনীত পুরুষ ও বিনীত নারী, والمتصدقين والمتصدقات সাদাকা দানকারী পুরুষ অর্থাৎ দানশীল পুরুষ ও দানশীল নারী, সিয়ামকারী পুরুষ সিয়ামকারী নারী। সিয়াম বলুন তো, আপনারা রোজা বলেন, রোজা কিন্তু বলা যাবে না, সিয়াম বলতে হবে। ওয়াল হাফেজিনা ফুরুজাহুম ওয়াল হাফেজাত, নিজের লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ এবং নিজের লজ্জাস্থানের হেফাজতকারিনী মহিলা, দুটা দুটাকে সব জায়গায় জোড়া জোড়া বলা হচ্ছে কিন্তু। ওয়া যাকিরিন আল্লাহ ওয়া যাকিরাত, আল্লাহকে স্মরণকারী পুরুষ ও স্মরণকারী মহিলা। এই 10 জন সম্পর্কে বলা হয়, এবার আল্লাহ বলছেন আদাল্লাহু লাহুম মাগফিরাতাম ওয়া আজরান আযীমা, এদের জন্য আল্লাহ পাক প্রস্তুত রেখে দিয়েছেন ক্ষমা এবং মহা পুরস্কার। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। মা বোনেরা খুশি হবেন তো, এখন পুরুষকে পৃথক করে মহিলাদেরকে বলা হয়েছে। বলুন ফেরাউনের স্ত্রী আসিয়া কি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ পুণ্যবতী মহিলা ছিলেন না? যদি শুধু পুরুষ বলা হইতো তোকে ফেরাউনটাই আসতো, মা স্ত্রী আয়েশা বাদ যেত না। এজন্য পৃথক করে বলার মধ্যে কত গুরুত্ব আছে একবার দেখেন। আপনার স্বামী যাই থাক না কেন, আপনার মা যাই থাক না কেন, আপনার যে যাই করুক, নারী হন পুরুষ হন, প্রত্যেকের আমল পৃথক। লা তাজরু ওয়াজরাতুন ফিজরা উখরা, একের গুনাহ একের পাপ অন্য বইবে না। এটা কোরআনের আয়াত, অনেক জায়গায় এসেছে কথাটা, লা তাযুরু ওয়াজিরাতুন ওয়াজিরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজন বইবে না। অ্যাডভোকেট সাহেব বসে আছেন, উনি এই ধান্দায় আছেন যে একজন পাপ করলেও তার বাপকে তার দাদাকে তার চাচাকে তার ভাইকে ধরে নিয়ে জেলখানা দিব, তারপরে একটা মামলাতে ঢুকে দিয়ে আমি পোকালা দিকে পয়সা পাবো। হচ্ছে কি আজকাল? বোয়ামূল্যে একজন ধরা খায় আরেকজন, কোন বিপদে পড়ে গেছে দেশে আমরা? আল্লাহর কথার সম্পূর্ণ বিরোধী। অনেক সময় ছেলে পাপ করে বাপ জানেই না, কিন্তু না ছেলের পাপে বাপকে ধরে নিয়ে চলে যাচ্ছে, হয় না? একের পাপের বোঝা আরেকজন বইবে না। তো এই যে 10টি গুণ আমাদের মধ্যে যদি আসে, এখানে একটা মৌলিক বিষয় আপনার ধরে দিই, অল আবেদিন অল আবেদাত, এবাদতকারী পুরুষ এবাদতকারী নারীকে কোথাও পেলেন? এই 10টার মধ্যে একটাও নাই। আসছে কি? ও জাকেরিন ও জাকেরাত, আল্লাহকে স্মরণকারী পুরুষ স্মরণকারী মহিলা। স্মরণকারী কেন বললেন আল্লাহ? কারণ এবাদত বিষয়টা হলো খাস, সালাত এবাদত, সিয়াম এবাদত, হজ এবাদত, উমরা এবাদত, জাকাত এবাদত। কখন? এটা বিশেষ বিশেষ সময়, পাঁচক্ত সালাতের সময় পাঁচক্ত এবাদত, ঠিক না? সিয়াম বছরে একবার, কিন্তু জিকির সার্বক্ষণিক সব সময়। এই শুরু করলাম বিসমিল্লাহ বলে, শেষ করবো আলহামদুলিল্লাহ দিয়ে, তাই না? হাসি লাগলে আলহামদুলিল্লাহ, হাসি শুনলে এরহামুকুমুল্লাহ, ওই আবার বলবে ইয়াহাদিকুমুল্লাহ ইয়ুসলিহু বালাকুম, টয়লেটে ঢুকবেন দোয়া পড়বেন, টয়লেটে বেরোবেন দোয়া পড়বেন, ঘুমোতে যাবেন দোয়া পড়বেন, ঘুম থেকে উঠবেন দোয়া পড়বেন, এই যে প্রতি মুহূর্তে আল্লাহকে স্মরণ করা, এটাই আল্লাহ বেশি খুশি হন, বলুন আলহামদুলিল্লাহ। আমার রসুল বলছেন শুনে রাখো, হে মানুষ, তোমাদের এই জিকিরগুলো, তোমাদেরকে আল্লাহ স্মরণগুলো সংগ্রহ করার জন্য আল্লাহর এক দল ফেরেশতা আছে যারা সারা পৃথিবী ঘুরে বেড়ায়, কোথায় আমার বান্দা আল্লাহর জন্য প্রশংসা করছে, কোথায় আলহামদুলিল্লাহ বলছে, কোথায় সুবহানাল্লাহ বলছে, কোথায় ইন্না লিল্লাহ বলছে, খুঁজে বেড়ায়। আর যদি কোনো জিকিরের মজলিস পায় তারা সেখানে যেই বসে এবং সমস্ত জিকির তারা সেগুলো সব টেপ করে নিয়ে আসে, তাদের ফেরেশতাদের টেপ আলাদা, আমাদের টেপ আলাদা, কিন্তু একরকম না। এবার সোজা যে আল্লাহ কাছে চলে যায়, আল্লাহ তোমার বান্দারা তোমার জিকিরে রত আছে, কোথায় অমুক জায়গায় কি করছে, ওরা ওরা কি চায়, আল্লাহ কিন্তু সবই জানে, তো জিজ্ঞেস করবে এই ফেরেশতা ওরা কি চাচ্ছে, ওরা কি করছে, আল্লাহ ওরা আলহামদুলিল্লাহ বলছে, সুবহানাল্লাহ বলছে, আল্লাহু আকবার বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, তাই তো ওরা দেখো তো ওরা কি চায়, আল্লাহ ওরা জান্নাত চায়, ওরা কি জান্নাত দেখেছে, তো না আল্লাহ ওরা আর জান্নাত দেখবে কোথা থেকে, মরা পরেই না দেখবে, হ্যাঁ যদি ওরা জান্নাত দেখতো তাহলে আরো জান্নাত পাওয়ার জন্য আরো আরো বেশি বেশি লালায়িত হইতো, বলুন সুবহানাল্লাহ। আমি আমার সৎকর্মশীল বান্দাদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছি এমন এমন বস্তু, এমন এমন নিয়ামত, মালা আইনুন রাত, চোখ কখনো দেখেনি, ওলা ওজুনুন সামিয়াত, কান কখনো শুনেনি, ওলা খাতরালা কলবি বাসার, মানুষের হৃদয় যা কখনো কল্পনা করেনি, সবই আমি তার জন্য প্রস্তুত করে রেখে দিয়েছি। হে বান্দা, তুমি দুনিয়া থেকে এসে কর সৎকর্ম করে, আমি তোমার জন্য রেডি আছি, আসলেই তোমাকে আমি এগুলো সব পুরস্কার দেবো, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো, জান্নাতে এই পুরস্কার গ্রহণের তৌফিক দান করো আল্লাহ। এরপরে বলো ওরা কিসের ভয় পাচ্ছে, কেন আমরা বলো ওরা জাহান্নাম থেকে ভয় পাচ্ছে, আল্লাহ বললেন যদি ওরা জাহান্নাম দেখতো তাহলে আরো আরো বেশি ভয়ে পালিয়ে যেত, জাহান্নাম যে কি কঠিন শাস্তি ওরা জানে না। এই জন্য আমার রসুল বলছেন আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে হাসতে কম কানতে বেশি, ফালিয়াজ হাকু কালিলাম আলিয়াবকু কাসির, তোমরা হাসো কম কাঁদো বেশি, হতভাগা বাংলাদেশ হাসির চোটে অস্থির, কান্না নেই। ঈদের আগের দিনে মাইক যাচ্ছে রাস্তা দিয়ে, ঈদ উপলক্ষে পবিত্র ঈদ উপলক্ষে শুভ মুক্তি সিনেমার বই, হতভাগা যারা করছে এগুলো তারা মুসলমান, যারা দেখছে এগুলো তারা মুসলমান, তাই না? আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন। এর সঙ্গে মনে করে দিই, ঈদের আগে আপনারা মাসব্যাপী আনন্দ মেলার নামে জুয়া হাউজি করেছেন, ঈদের পরে আবার যেন শুরু করবেন না। এলাকাবাসীকে বলছি দয়া করে শক্ত হন, আবার যেন জুয়া হাউজির নামে সরকারি অনুমতি নিয়ে নিলেই আল্লাহর অনুমতি হয় না, হয় কি? সরকারের অনুমতি মানে কি আল্লাহর অনুমতি? মানুষের এই শব্দ দূষণ, মানুষের যে ক্ষতি, এইসব বাজে জিনিস মানুষকে ধ্বংস করে দিচ্ছে। দূর অতীতে কোরআন থেকে দূরে রাখার জন্য আবু জেহাল, আবু লাহাব, নজর বিন হারেস, আনাস বিন নজর, এইসব লোকগুলা নর্তকী খরিদ করে আনত ইরাকে হীরানগরী থেকে, সুন্দর সুন্দর মেয়ে এনে নাচাতো আর গান গাওতো, আর বলতো তোরা কেউ মোহাম্মদের ওই মজলিসে যাবি না, তোরা এই মজলিসে দেখ কত সুন্দর সুযোগ এখানে আছে। আজকে কি তাই হচ্ছে না? এদিকে তবলিগি ইজতেমা হচ্ছে, এদিকে জুমার খুতবা হচ্ছে, জুমার আজান হচ্ছে, আর রাতের বেলা ইশার সালাত হচ্ছে, কেউ তো তাহাজ্জুদের সালাত আদায় করছেন, আর আপনি মাশাআল্লাহ ওখানে বসে মাইক বাজিয়ে যাচ্ছে তাই করে যাচ্ছেন। আল্লাহকে একটু ভয় করুন, আবু জাহেলের সঙ্গে জাহান্নামে যাওয়ার চেষ্টা করেন না, ভাববেন না যে তওবা করবো হজ করবো সব আল্লাহ ক্ষমা করে দেবে, অত সহজ না, সাবধান হয়ে যান। এরপরে বলা হবে ওরা যদি জাহান্নাম দেখত তাহলে ওরা আরো বেশি বেশি ভয় পেত, যাও ওরা কি আমাকে কখন দেখেছে, না আপনাকে কেমন করে দেখবে, যদি ওরা আমাকে দেখত তাহলে ওরা আরো আরো বেশি পাগল হয়ে যেত, ওদেরকে তোমরা যে ফেরত যে বলে দাও যেখানে জিকির হচ্ছে আমার স্মরণ হচ্ছে ওখানে যে বলে দাও আমি ওদের যাবতীয় গোনা ক্ষমা করে দিলাম, আমি ওদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছি। আমরা কি চাই না আজকে ঈদুল ফিতরের এই খুতবার সময় আমরা যত বেশি আল্লাহ জিকির করেছি এগুলো নিয়ে ফেরেশতারা আল্লাহর কাছে চলে যাক, আল্লাহ পাক আমাদেরকে ঠিক যে সুসংবাদ দিলেন বুখারী শরীফের 6408 নম্বর হাদিসে, এই সুসংবাদ কি আমরা নিতে চাই না? এক্ষুনি তো আরো মৃত্যু হয়ে যাবে, তখন শুরু হয়ে যাবে কেয়ামত। এইবার আপনাকে দুটো জিনিস সাবধান করব, তাকওয়া বিরোধী চিন্তা থেকে দূরে থাকতে হবে। তার আগে আসুন আমরা কিছুক্ষণ তকবীর পড়ি, যাতে আল্লাহর কাছে আমাদের নেকিগুলো পৌঁছে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও আসীলা। তাকওয়া বিরোধী দুটো চিন্তা থেকে দূরে রাখতে হবে নিজের চিন্তা জগৎকে। এক, যেসব কাজ করলে আল্লাহ না খুশ হন, যেসব চিন্তা করলে আল্লাহ না খুশ হন, আল্লাহ চিন্তার খবর রাখে না নিশ্চয়ই, ওগুলো আল্লাহ ধরবে না, কিন্তু আল্লাহ জানে মনে মনে কি চিন্তা করে, পাচ্ছে না কেবল মানুষের ভয়ে, পুলিশের ভয়ে, কিন্তু মনে মনে খারাপ চিন্তা করে, আল্লাহ কিন্তু ওটা জানেন। একটা কি ইউহাসেব কুম বিহিল্লাহ, বলো ইউহাসেব কুম বিহিল্লাহ, আল্লাহ বলছেন তোমরা যারা লুকিয়ে রাখো মনের মধ্যে এবং যা প্রকাশ করো মুখ দিয়ে, সবটাকেই আল্লাহ পাক হিসাব নেবেন কিয়ামতের মাঠে। আল্লাহ আমাদের হিসাব নেবেন, অতএব সাবধান, মনের মধ্যে কোনো কুচিন্তা আনবেন না, কাউকে মারবেন, ধরবেন, কাটবেন, এইসব খারাপ চিন্তা আনবেন না। এক নম্বর হলো পুরবৃত্তির অনুসারী না হওয়া। আল্লাহ বলছেন আফা রাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, হে মুহাম্মদ বনু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কি ওই ব্যক্তিকে দেখেছো? আফা রাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, যে ব্যক্তি নিজের প্রবৃত্তিকে তার এলাহ বানিয়েছে, যা খুশি তাই করে, আফান্তা তাকুনু আলাইহি ওয়াকিলা, তুমি কি কিয়ামতের দিন তার পক্ষ থেকে ওকালতি করবে আমার কাছে? উকিল সাহেবরা রাজশাহী বাহারে ওকালতি করে, তাই না? আর আমার আল্লাহ রসুল কিন্তু বড় উকিল, বড় উকিল তিনি, কিয়ামতের মাঠে আল্লাহ পাক তাকে ধমক দিয়ে বলছেন এই সমস্ত দুষ্ট লোক যারা প্রবৃত্তির অনুসরণ করে, মন যা চায় তাই করে, হাদিস কোরআন তাকেই দেখে না, তুমি মোহাম্মদকে তার পক্ষ থেকে আমার কাছে ওয়াকিলা, ওকিল মানে কি উকিল না, তুমি কি কিয়ামতের মাঠে তাদের পক্ষ থেকে উকিল হবে নাকি? মারাত্মক ধমকি। এটা দিয়ে বোঝা যাচ্ছে মন যা চায় তাই করা যাবে না। এটা শুধু অন্য ভাইদেরকে বলছি না, যারা ধর্মকর্ম করেন, ধর্মীয় গণ্ডির মধ্যে থাকেন, অনেক আলেম ওলামা আছেন, তাদের মধ্যে মন গড়া কাজ করার প্রবৃত্তিটা খুব বেশি কাজ করে, ধরলে বলে তাই তো, তাই তো, এটা আগে জানা ছিল না, করার সময় শুরু করেছে মন গড়া, স্রেফ মন গড়া, ঈদের দিন খুশি করবো, ক্যাসেট বাজি করলে হতে কি, আমরা তো দৌড়ত পড়তেছি, আমরা তো হামদ সানা গাচ্ছি, সমস্যাটা কি, এটা কি মন গড়া না? যদি বলি এটা কি আল্লাহ নবী করেছেন? আল্লাহ নবীর শ্রেষ্ঠ সভা কবি ছিলেন হাসান বিন সাবেত, তিনি কি ঈদের দিন সকালে উঠে গান গেয়েছেন নাকি আল্লাহ নবীর প্রশংসায়? এটা বলে ও রাখেন তো সবগুলো, এটা আল্লাহর প্রশংসায় তো করছি, আল্লাহ বিরুদ্ধে বলছি না, আপনি বললেও শুনবে না। এই যে মন গড়া ধর্ম, মন গড়া কর্ম, এগুলো থেকে সাবধান, এদের আল্লাহ ধমক দিয়ে বলছেন। এই যে ছয় তকবিরে বারো তকবির, সারা জিন্দগি ভরে আমরা বলে যাচ্ছি না, হাদিস খোলো বারো তকবির দেখো, কিন্তু ছয় তকবির কোথাও পাওয়া যাবে না, গেলে ম্যাক্সিমাম চার তকবির পাবেন, চার পাবেন, নয় পাবেন, ছয় কোথাও পাবেন না, অথচ চলছে কোটি কোটি মানুষ ছয় তকবির এই দিন পড়ছে, আজকে পড়ে নেই, এটা জানে না হাদিস করেন, সবই জানে, মানে না, কারণ কি, মানলে তো আহলে হাদিসের মতো হয়ে গেলাম, তাহলে আমার তো মান সম্মান থাকলো না, ওই কথার মুখ দিয়ে একবারও বলে না, মনের ভিতরে লুকায়িত শয়তান তোমাকে ধ্বংস করে দিল, সাবধান হয়ে যাও মৌলভী সাহেবরা, অত মন গড়া কাজ করা যাবে না, যাই কিছু করবেন কোরআন হাদিসের বিধান জেনে নিয়ে তারপর করবেন, তার আগে পা বাড়াবেন না। এই যে আপনারা সালাতে দাঁড়ান মাঝখানে এক মিনিট করে ফাঁক থাকে, এটা মন গড়া কারবার না কি, যুক্তিটা কি, আমি একটা ভদ্রলোকের পায়ে পা লাগাবো, এই তো নাকি কথা বলেন, এছাড়া এখন যুক্তি আছে? এই কথাটা কোনো হাদিসে নাই যে পা ফাঁক করো, কিন্তু আমরা ফাঁক করি কেন, একটা ভদ্রলোকের পা লাগাবো, পা লাথি মারা হয়ে যাবে না, পায়ে পা লাগানো লাথি মারা কি এক জিনিস বলেন? আপনারা হাতে হাতে মোসাফা করি আর একটা চড় মারি, দুটো সমান? এরা যে কি যে যুক্তি দেয় আল্লাহ ভালো জানে। এই যে মন গড়া ধর্ম চলছে বাংলাদেশে, শুধু সারা ওয়ার্ল্ড ব্যাপী চলছে, এই মন গড়া বিধান, মন গড়া কর্ম থেকে, মন গড়া ধর্ম থেকে দয়া করে সাবধান হন, আল্লাহর কঠোর ধমকটা শোনেন। আর আয়তা মানে তাকাজ এলাহাউ হাওয়া, হে মোহাম্মদ তুমি কি ওই লোকটাকে দেখেছো? যে নিজের প্রবৃত্তিকে এলাহ বানিয়ে নিয়েছে, সোভা নাকি সাংঘাতিক ধমকি। আলহিলা, তুমি কি কেমতের দিন ওই লোকটার পক্ষে উকিল হবে, তত্ত্বাবধায়ক হবে? দুই নম্বর, যেসব কথা ও কাজ আল্লাহ আখেরাতকে ভুলিয়ে দেয় তা থেকে দূরে থাকো। যেসব কথা এবং কাজ আল্লাহ আখেরাতকে ভুলিয়ে দেয় সেই কাজ থেকে দূরে থাকো। আল্লাহ বলছেন, ওমিনান্নাসামাইয়াশতারিল্লাহুল্লাহাদিসিলিউদিল্লানসাবিলিল্লাহওয়ায়াত্তাখাযাহুজুআউলাইকালাহুমআযাবুমুহিন। সূরা লোকমান 6 নম্বর আয়াত। কঠিন কথা, মানুষের মধ্যে একদল লোক আছে যারা বাজে কথা খরিদ করে মানুষকে পথভ্রষ্ট করার জন্য অজ্ঞতা বসে, তাদের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি। যত গান বাজনা আজকালকার যুগে তো আরো যোগ হয়েছে, মেলা কিছু ইলেকট্রনিক মিডিয়া যেখানে মানুষকে আল্লাহ থেকে ভুলিয়ে দেয়, আখেরাতকে ভুলিয়ে দেয়, এমন কোন অনুষ্ঠান যদি আপনি দেখেন এখন থেকে বাড়ি গিয়ে, তাহলে কিন্তু আপনি ওই ধোকায় পড়ে গেলেন। জোহরের সালাত আজান হবে, আপনি মসজিদে আসবেন না, অনুষ্ঠান হচ্ছে ভালো, ইন্ডিয়ান চ্যানেল চলছে, এখন যাই কমকে ঠিক আছে, কাজা করার নিয়ম তো হাদিসে আছে, জোহর হচ্ছে একসাথে কাজা করে নেব। আর আপনি জামাত বলে দিয়েছেন যে এই মুকিম অবস্থাতেও অনেক সময় দুই জোহর আসর একসঙ্গে মিলেই পড়া যায়, হাদিসটা আজকে ফলো করে, আজকে ভালো নাটক বইটা হচ্ছে ভালো। হ্যাঁ, চলবে না, যে কথা এবং যে কাজ আপনাকে আল্লাহ এবং আখেরাতকে ভুলিয়ে দেয় ওই কথা এবং ওই কাজ থেকে নিজেকে বিরত রাখুন, ইনশাআল্লাহ আপনি ভালো থাকতে পারবেন। সবশেষে আপনাদেরকে মনে করিয়ে দিই, একটু আগে আপনারা শুনছেন না, যারা সবসময় এতিমের সঙ্গে থাকে এবং অভাবগ্রস্তকে ভালোবাসে তারা তাজকিয়া নফস অর্জন করে। সূরা হাক্কাহ আয়াতটা বারবার খেয়াল হচ্ছে, শুধু শুনিয়ে দেওয়ার লোভ সম্বরণ করতে পারছি না। আল্লাহ বলছেন, ফমান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু হা ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদ্রি মা হিসাবিয়া হালাকা আন্নি সুলতানিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মা জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যারআন ফাসলুকুহু ইন্নাহু লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আমি আরেকটা অনুবাদ করে দিয়ে বুঝিয়ে দেখবেন, কিয়ামতের মাঠে যারা ডান হাতে অন্ন পাবেন তাদের বয়ানটা আমি বলছি না এখন, শুধু বাম হাতে ওয়ালাদের কথাটাই খেলে এখানে বলছি সংক্ষেপ করার জন্য। আল্লাহ বলছেন, দেখো যাদের হাতে আমরা বাম হাতে আমলনামা দিব সে কি বলবে জানো, ইয়া লাইতাহা ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হে আল্লাহ যদি আজকে আমি এই আমলনামাটা না পাইতাম, আলাম আদ্রে মা হিসাবিয়া আমার হিসাবটা কি যদি আমি না জানতাম, মা আগনা আন্নি মা আলিয়া আমার ধন সম্পদ আজকে আমার কোনো কাজে লাগলো না, হালাকে আন্নি সুলতানিয়া আমার রাজনৈতিক ক্ষমতা সব হালাক হয়ে গেছে, আজকে কোনো ক্ষমতা আমার নাই, এই আমরা বলবো, বলা শেষ। এবার আল্লাহ বলবেন, খুজু হো পাগুল্লু হো সুম্মাল জাহিমা সাল্লু হো, ধরো ওকে, বেড়িবদ্ধ করো ওকে, ফেলো ওকে জাহান্নামের প্রচণ্ড আগুনে, বাঁধো তাকে 70 গজ লম্বা লোহার শিকলে, কারণ ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, এ দুনিয়া থাকতে মহান আল্লাহর কথার উপরে বিশ্বাস স্থাপন করেনি, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, সে দুনিয়ায় এতিম মিসকিনকে খাওয়ানোর ব্যাপারে উৎসাহ পোষণ করে নাই। দুটো কারণ কিন্তু, এক, সে আল্লাহর কথার উপরে বিশ্বাস আনেনি, আর দুই, সে এতিম মিসকিনদের ব্যাপারে উৎসাহ দেয় নাই। যদি আমার নওয়াদপাড়া ভাইরা আমাদের দিকে খেয়াল করে একবার, আমাদের তো বাইরে কোথাও চাওয়া লাগে না, এখানে শুধু নয় সারা বাংলাদেশে প্রায় 10-11টা মার্কাজে আমরা এতিম লালন করি, আমরা 500 মতো, আমরা চেষ্টা করছি আরো বাড়ানোর জন্য, বহু অভাবগ্রস্ত ছেলে মেয়ে আছে তারা লেখাপড়া করতে পারছে না, আমরা তাদের শুধু খাওয়াই না লেখাপড়াও করাই, সহি আকিদার মধ্যে গড়ে তুলি, বহু এতিমখানা বাংলাদেশে আছে কিন্তু সহি আকিদা কোথাও নাই, সেখানে গেলেই সে শেখে আল্লাহ নিরাকার, নবী নূরের তৈরি, এটা সহি আকিদা হলো না শিরকি আকিদা হলো, আলহামদুলিল্লাহ যারা নওদাপুরা আমাদের আওতাভুক্ত যেসব মাদ্রাসাগুলো আছে সেখানে গেলে সহি আকিদায় একটা বাচ্চা যদি গড়ে ওঠে, ওই বাচ্চা কেয়ামতের মাঠে আমার জন্য মুক্তির ওসিলা হতে পারে। অতএব দয়া করে এই আয়াতগুলো মনে রাখার চেষ্টা করুন। পরিশেষে বলবো, আমরা রমজান এসেছিল কি জন্য? তাকওয়া হাসিল করানোর জন্য, তাই না? এবার আল্লাহ কি বলছেন? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা আরাফ 96 নম্বর আয়াত। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি জনপদের অধিবাসীরা ঈমান আনত, ওয়াত্তাকাউ এবং তাকওয়া হাসিল করত, আল্লাহ ভীরুতা অবলম্বন করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আমরা অবশ্যই তাদের উপরে আসমান এবং জমিনের বরকত সমূহের দরজা খুলে দিতাম। ওয়ালাকিন কাযযাবু, হতভাগা মানুষ মিথ্যা মনে করেছে কোরআন হাদিসকে। ফাখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, ফলে আমরা তাদের কৃতকর্মের দরুন কঠিনভাবে শাস্তি দিয়ে পাকড়াও করে দিয়েছি। আজকে দেশে দেশে যে অশান্তি, দেশে দেশে যে আজাব গজব আপনারা দেখছেন, সবই আল্লাহর পক্ষ থেকে পাঠানো দুনিয়াবী শাস্তি। ওলা নুযিকান্নহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারে লাআল্লাহুম ইয়ারজিউন। হে মানুষ, আমরা তোমাদেরকে ছোট ছোট আজাব দিয়ে স্বাদ আস্বাদন করাই বড় আজাবের আগে, যাতে তোমরা আমার পথে ফিরে আসো। আমরা কি আল্লাহর পথে ফিরে যেতে রাজি আছি? যেগুলো বললাম মনে রাখবেন, তাকওয়া তাসকিয়া, তাসকিয়া হাসিলের জন্য, আত্মশুদ্ধি অর্জনের জন্য আমরা দুইটা পথ। একটা হলো অর্থনৈতিক তাসকিয়া, দান সাদকা বেশি বেশি করবেন, অন্তরে তৃপ্তি পাবেন, আপনার মাল শুদ্ধ হবে, ফেতরা জমা করেছেন এরপরে গিয়ে বন্টন হবে, ফেতরা বন্টনে খাত এবং জাকাত বন্টনে খাত একই। ইন্ন সাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন, আর সূরা তওবা 60 নম্বর আয়াত পড়ে দেখুন, পাবেন। এটা মনে করবেন না ফেতরা সবই আজকে সব বিতরণ করে দেব। ফেতরা বেতর নিয়ম হচ্ছে, নিজের এলাকায় গ্রামে একটা কমিটি থাকবে আপনার মসজিদ ভিত্তিক, সেখানে সকলে মুরব্বীরা বসে, দিনদার পরহেজগার মুরব্বীরা, ফাসেক মুরব্বী না, কিন্তু দিনদার পরহেজগার মুরব্বীরা বসে গ্রামের লোকদের যারা সত্যিকার হকদার তাদের মধ্যে ফেতরা বিতরণ করবেন। সবটাই নয়, ধরুন আপনি তিন ভাগের এক ভাগ বিতরণ করে দিলেন, আর বাকিটা ধরুন আরো তো আরো বাহারি বহু আটটা হকদার না, আটটা খাত তো আর তো বহু খাত আছে, সে খাত আপনার সামনে নাই হয় ধরুন, তাদেরকে রেখে দেবেন তাদের জন্য, আর একটা খাত স্টকে রাখেন। সারা বছর আপনার গ্রামে বিপদ আপদ হতে পারে, হঠাৎ করে একটা বাচ্চা আজকে অসুস্থ হয়েছে, হাসপাতালে নিয়ে যেতে হবে, হাসপাতালে নিয়ে যাওয়ার পয়সা নাই, আপনার ওই ফান্ড থেকে তাকে পয়সা দিবেন, সে চলে যাবে সেখানে। মুসলমানদের সমাজে কখনোই দরিদ্রতা থাকতে পারে না, যদি সেখানে জাকাত ফেতের ওসর কোরবানির টাকাগুলো ঠিকমতো জমা হয়, ঠিকমতো বন্টন হয়, সরকারের কাছে হাত পাতা লাগে না। কিন্তু আমরা এই সুন্নতি নিয়মটা বাদ দিয়েছি বলে আমাদের জীবনে খালি কষ্ট আর কষ্ট। এই জন্য আমরা যে লিফলেট আপনাদেরকে দিয়েছি, বলে দিয়েছি ইসলামী আমিরের মাধ্যমে সঠিক জায়গায় বন্টন হবে, এজন্য আপনারা শুনে খুশি হবেন। সারা দেশ থেকে শুধু নয়, বাহির দেশ থেকেও প্রবাসী ভাইরা এখানে ফেতরা পাঠিয়ে থাকেন। এবার আমাদের 95 বস্তা চাউল ফেতরা জমা হয়েছে বাহিরের, শুধু বাহির থেকে এসছে, বলুন আলহামদুলিল্লাহ। সিঙ্গাপুর থেকে, মালয়েশিয়া থেকে, মালয়েশিয়াতে নয়, রিয়াদ থেকে, দমদম থেকে, আর কি বলে ওটা, আল কাসিম থেকে, অর্থাৎ সৌদি আরব থেকে, বিভিন্ন দেশ থেকে তারা পাঠিয়েছে যে না, আমার দেশে গরিব মানুষ ফেতরাগুলো খাক, এদেশে আমাদের কোনো দরকার নাই, আমরা এখান থেকে এই চাউলগুলো আবার এখন বিতরণ করব। বিভিন্ন এতিমখানা আমাদের আছে, বাসে করে চাউল সেখানে পাঠিয়ে দিই, কিছু রেখে দিই। এখানে আমাদের প্রতিটি খাতই হলো সাদকা জারিয়ার খাত। হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের লেখাতে বইগুলো বের হচ্ছে, সালাত রসুল তো আপনারা সবাই জানেন, এগুলো আমরা এবার 1.5 লক্ষ কপি সাব্য এবং হাদিস সাহেবদের মধ্যে ফ্রি বিতরণ করব। প্রায় 1.5 কোটি টাকার বিশাল প্রজেক্ট আমরা হাতে নিয়েছি, এটা সাদকা জারিয়া। 100 টাকার একটা বই মরবে না, পচবে না, ধ্বংস হয় না, যদি ওটা পড়ে করার আকিদা পরিবর্তন হয়ে যায়, ইনশাল্লাহ তিনি এবং তার পুরো ফ্যামিলি কেমন পর্যন্ত সহি আকিদা সালাত আদায় করবে, আর আপনি 100 টাকার বিনিময়ে কবরে বসে নেকি পাবেন, এটা কি বড় উত্তম সাদকা নয়? এখানে আমি খালি সংক্ষেপে বলছি, এখানে যেটাই আসবে জেনারেল ফান্ডে সবটাই বিভিন্ন খাতে চলে যায়, এক জায়গায় থাকে না। এই জন্য এই নিয়মটা, এই বরকতপূর্ণ নিয়মটা আপনারা মাথায় রাখবেন, কাজে লাগাবেন, নিজের এলাকায় কিছু বিতরণ অবশ্যই করবেন, বাকিটা রেখে দেবেন, বাকিটা এখানে পাঠিয়ে দেবেন, ইনশাআল্লাহ সারা দুনিয়ায় আপনার নেকি পৌঁছে যাবে। এই বিষয়গুলো, ক্ষেত্র বন্টনের নিয়ম হচ্ছে এটা, জাকাত বন্টনের নিয়মও এটা, আপনার ওসর বন্টনের নিয়মও এটা, কিন্তু আমরা নিজেরা সব দেয় ঘরে থেকে বলে নিজের মধ্যে দুটো জিনিস আসে, একটা রিয়া আসে, রিয়া এটা আমার আত্মীয়টি বেশি করে দিই, ওটা আমার আত্মীয় না একটু কম করে দিই, এটা হয় না, এটা হতেই হবে, রিয়া আসে, সুমা জনগণকে শুনানো একটা ব্যাপার আছে, আরে আগামী দিন ইলেকশন করবো তো এখন যদি একটু ভালো জায়গাটা না দেয় তো লোক ভোটই দেবে না, এই যে যত পচা শাড়ি আর লুঙ্গি আছে আর বাজারে কিনতে পাওয়া যায় কম দামা সব কিনে নিয়ে লাইন দিয়ে সব জাকাত বিতরণ করে, লোকে ভাববে হ্যাঁ লোকটা বড় দানশীল ওকে ভোট দাও, এটা কি স্বার্থ হলো না? স্বার্থের দান আল্লাহ কবুল করে না। আর আগেই বলেছে হাদিসটা, ডান হাতে দান করবে বা আমাদের টের পাবো না, সে কে করবে? আপনি করলে হবে? সে আপনার পক্ষে তো আর একজন যদি করে তাহলে ওটা সম্ভব, তাই না? আপনারা দয়া করে এই বিষয়ে মনে রাখবেন, আপনারা শুধু শুনে বলছি কেন, আপনাদের উৎসাহ বৃদ্ধির জন্য ঢাকা থেকে টাকা পাঠিয়েছে, এখানে মুফাক্কারকে বলছে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিলাম, বলছে আপনার নাম ঠিকানা বলুন, দয়া করে রসিদ কাটবো, লিখুন আবদুল্লাহ ঢাকা, বুঝতে পারেন নি? আল্লাহর একজন বান্দা আমি ঢাকাতে পাঠাচ্ছি, ওই নামে রসিদ লেখেন, কিন্তু আমি নাম বলবো না, কারণ আমির জামাত আমাদের হাদিস শুনিয়েছেন কেয়ামতের মাঠে আল্লাহ ছায়া নিচে ছায়া পাবে সাত শ্রেণীর লোক, তার এক শ্রেণী সেই যে ডান হাতে দান করে বাম হাতে টের পায় না, পাঁচ দশ টাকা না পাঁচ লক্ষ টাকা পাঠিয়েছে কিন্তু সে চায় না, এরকম মানুষটি তৈরি হচ্ছে না বাংলাদেশে মনে করেন নাকি? বহু মানুষ আছে আমাদের দেশে, আসুন আমরা ইমানদার হই, ইনশাআল্লাহ আল্লাহর কোনো কাজে বাধা হবে না, এতেই মিসকিন ভগবান আছে, আমরা বড় আশাবাদী সবার কাছে, আল্লাহ পাক আমাদের সবাইকে তাকওয়াশীল হওয়ার তৌফিক দান করুন, যদি আমরা তাকওয়াশীল হই আল্লাহ তো বলেই দিয়েছেন আসমান জমিনের যত বরকতের দরজা আমি খুলে দেব, হে বাংলার মানুষ তোমরা কত কত সমৃদ্ধি চাও, আমার কাছে বহু আছে, আল্লাহ কাছে আসমান জমিনের সমস্ত ভান্ডার আছে, কত চাও তোমরা, খালি মুত্তাকি হও সব তোমরা পাবে, বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও আসিলা। সবাই দোয়া করি, আমাদের যারা মৃত্যুবরণ করেছেন, যারা অসুস্থ আছেন, সবার জন্য আপনার প্রাণ খুলে দোয়া করুন, হে আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, রোগী আছেন, পীড়িত আছেন, তুমি তাদেরকে শেফায়ে কুল্লি দান করো, হে আল্লাহ যারা মৃত্যুবরণ করেছেন এই রমজান মাসের পবিত্র সময়ে, আল্লাহ তুমি তাদের সমস্ত গুনাহখাতা ক্ষমা করে দাও, তাদের কবর আজাব তুমি মওকুফ করে দাও, তাদের কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও, হে আল্লাহ আমাদেরকে তুমি আরো বেশি বেশি তাকওয়ার জন্য তৌফিক দান করো, মুসলমানের ছেলেরা যেন বেনামাজি না হয় আল্লাহ তুমি তাদেরকে তোমার মসজিদমুখী করো, হে আল্লাহ বাংলাদেশে তুমি শান্তি দাও, হে আল্লাহ বাংলাদেশের বিশৃঙ্খলা দূর করে দাও, আমাদের সামাজিক জীবনে শান্তি সমৃদ্ধি ফিরে আসা আল্লাহ তুমি আমাদের সে তৌফিক দান করো, যাবতীয় শিরক বিদাত থেকে যাতে আমরা দূরে থাকি আল্লাহ তুমি আমাদের সে তৌফিক দান করো, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।